الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. الترغيب والترهيب حافظ المنذري رحمة الله عليه كتاب برشد বিভিন্ন সময় আমি এই কিতাবটিকে আলোচনা করি। তো আজকে যে দর্শ সংক্ষিপ্ত এ দর্শ হবে আত-তারগীব ফিল ইকতিসাদ ফি তলাবিল রিজক ওয়াল ইজমাল ফিহি ওয়া মা জাআ ফি যামিল হিরস ওয়া হুববিল মাল। রিজিকের অনুসন্ধান করা নিয়মতান্ত্রিক, সাধ্যানুযায়ী এবং এক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা ক্ষেত্রে উৎসাহ প্রদান, আর অধিক লুভ এবং মালের প্রতি মহব্বত এক্ষেত্রে যে আর যেসব আহাদিস এসেছে এগুলোকে দূরে থাকার ক্ষেত্রে এখানে কিছু হাদিস এসব ক্ষেত্রে উল্লেখ করবে, কারণ সব তো আর সম্ভব না। প্রথম যে হাদিসটি পেশ করছেন, আন আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল আস-সামতুল হাসান ওয়াত তুআদাতু ওয়াল ইকতিসাদ জুজউন মিন 24 জুজআন মিন আন-নুবুওয়া রাওয়াহু আত-তিরমিযী ওয়া ক্বালা হাসানুন গরীব। শেখ নাসিরুদ্দিন আল-আলবানী বলেছেন হাসানুন সহীহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসমতুল হাসান, মানে সুন্দর চরিত্র, নেক চরিত্র, ভালো চরিত্র। আত্তু আদা, তাড়াহুড়া না করা। ওয়াল ইকতিসাদ, মধ্যমপন্থ অবলম্বন করা। এই তিনটি গুণ নবুয়তের 24 ভাগের কেতনা, সুবহানাল্লাহ, মানে নবীদের একটি গুণ এসব কি নেক চরিত্র, সৎ চরিত্র, তাড়াহুড়া না করা আর ইকতিসাদ, মধ্যমপন্থা অবলম্বন। তো এখানে তিনি বোঝাচ্ছেন ইকতিসাদ বলতে রিজিকে অনুসন্ধান করবে নিয়মতান্ত্রিক, বেশ তাড়াহুড়াও করবে না আর একদম ঢিলও থাকবে। এই জিনিসটা আমাদের মধ্যে অভাব, যখন রিজিকের অনুসন্ধানে যাবেন খাওয়া শেষ মনে করে আজকেই যা করা করেন ঠিক কিনা, কিন্তু এটা আসলে ঠিক না। নিয়মতান্ত্রিক আপনি রিজিক অনুসন্ধান করুন, নিয়মতান্ত্রিক, নিয়মিত প্রত্যেক দিন সই সই, আর আল্লাহর জাতির উপর ভরসা রাখুন, কারণ রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক আল্লাহ। আপনার কোনো সময় কী হয়ে যাবে কিনা আপনি জানেন না, তার নজির আপনারা দেখবেন উনি। এই যেমন বলিলেন বন্ধু সঠিক সোহেল ভাই, আমি কয়েক মিনিট গেলাম ওখানে দেখি তাকে জমার পাওয়া যাচ্ছে, তারা একই গাড়িতে ছিল। এই যে সোহেল ভাই, এই যে সে মনির পিছনে ছিল আর সামনে তারা দুজন ছিল, ঘটনাগুলো তারা দুজন সুস্থ আর সে অসুস্থ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার তকদির এরকম লিখে রেখেছেন, তাই বলেন না তকদিরের লিখা ফিরে না, আলহামদুলিল্লাহ তকদিরের লিখা ফিরে না, কারণ ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা বি 50000 সনা। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাক সাত আকাশ সাত জমিন সৃষ্টি 50000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তকদির লিখে রেখেছেন। এক মিনিট, একটি মুহূর্ত, একটি শ্বাসও আপনি তো গ্রের বাইরে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ, একই গাড়িতে সব তিনজন আর দেখলেন কি অবস্থা। তো এদিকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা উচিত। কত কিছু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে, ওরকম দেখতে পাচ্ছেন, এটা আমরা একটা অ্যাক্সিডেন্ট, অনেকটা আছে অ্যাক্সিডেন্ট, ড্রাইভারই পড়ে গেছে হয় কে এ দেখেন মাসুদ আপনাদের সাথে আমাদের সাথে এই বছর হজে গেল, আল্লাহ তাকে শিফা দেন, কর্ণ কোহরে কানের ভিতরে ছাড়ুক একটু ঢুকে ঢুকে পড়েছেন, তো কয়েক সপ্তাহ হয়ে গেছে বিভিন্ন জায়গায় গেছে এখন বের হচ্ছে না, তার অনুমান হচ্ছে ভিতরে আছে, কতটুকু অস্বস্তিকর অবস্থায় সে আছে বলুন তো, আল্লাহ তুমি তাকে শিফা আপনি দোয়া করবেন শিফার মালিক রব তাই শুধু দুনিয়ার অন্বেষণে থেকে আখেরাতকে যেন আমরা পিছনে না রাখি, দুনিয়ার অন্বেষণের থেকে আমরা যেন আখেরাতকে জলাঞ্জলি না দিই, দুনিয়াকে নিয়ন্ত্রণ চলব আখেরাতকে সামনে দেখে বলেন ইনশাআল্লাহ তুমি আমাদের তৌফিক সেদিকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সচ্চরিত্র নেক গুণ, ওই কিছু মানুষ দেখবেন ভালো লোক মারা যায়, হ্যাঁ মানুষের নৈতিক গুণ আখলাক চরিত্র ভালো মারা গেছে, ওই যে আমাদের সিরাজ ভাই এখানে ছিল যাই হোক সে আমাদের ক্লাস ক্লাসে আসতো কিন্তু এমনি আমাদের সাথে সালাম কালাম হাইয়াকুমুল্লাহ মুজিদ ভাই মুজিদ ভাই সবসময় বলত প্রত্যেকের সাথে ভালো আচরণ ছিল ঠিক কিনা, এই যে হালকার দোকান ছিল সে চলে গেছে তার কথা আমার শোনা হয় যদিও সে আমাদের ক্লাসে আসতো, তা এটা হচ্ছে নেক সব চরিত্র আখলাক নৈতিক গুণ, নৈতিক গুণ যেন আমরা ভালো রাখি, তবে আমাদের সকলকেই বুঝতে হবে অনেক সময় আছে যেমন ওর নৈতিক গুণ ভালো বাই চান্স একটু বেশ কম হয় না, হয়তো আপনাকে দেখতে হবে আপনাকে সদ্ধারণা রাখতে হবে, সদ্ধারণা রাখতে হবে কারণ বদ্ধারণা খারাপ জায়গা না, সদ্ধারণা বাই চান্স হয়তো সে বেশি ব্যতীত অথবা বেশি চিন্তিত অথবা কাজের চাপ বেশি আপনার সাথে কথা বলো না বলতে পারছে না সব চলে গেছে তো আপনি কি বদ্ধারণা কেন আমার সাথে কথা বলো না এরকম হয় না খবরদার, এটা কিন্তু সচ্চরিত্রের গুণ না, সচ্চরিত্রের গুণ সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নৈতিক গুণ সব, কারণ আমাদের আদর্শ আর মডেল কে ছিলেন এক্সাম্পল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো উত্তম আদর্শ আর কিছু হতে পারে, মা আয়েশাকে যখন প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গুণ হচ্ছে কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহ, তো নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন আর করতে পেরেছেন আমরা সবাই মিলে করতে পারবো, সারা উম্মত মিলে করতে পারবে না, হামসা আসছেন আল্লাহ পাক সেরকম কষ্ট সহ্য করার সবর করার ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম তার নৈতিক গুণ কত উন্নত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফলো করতে হবে তাকে, তো আসমতুল হাসান চাল চলন হবে সুন্দর, নৈতিক গুণ হবে সুন্দর, আর তো আদা মানে তাড়াহুড়ো না করা, বরং কোনো কোনো রায় এসছে আল আজালাতু মিনাশ শাইতান, শয়তানের গুণ হচ্ছে তাড়াহুড়ো করা, ইয়া আল্লাহ শোনা ইয়া আল্লাহ শোনা, তো দেখবেন যত তাড়াতাড়ি হয় তত দেখবেন কাজ তাড়াতাড়ি হয় না ডিলে হয় লেট হয় ঠিক কিনা, আর নিয়মতান্ত্রিক করেন দেখেন আপনি নিজে আজকে আজকে থেকে আপনি পরীক্ষা করে দেখবেন যত বলবে তাড়াতাড়ি তত পিছনে, আর যত নিয়মতান্ত্রিক চলে আল্লাহ আল্লাহ করি চেষ্টা করে হ্যাঁ তাড়াতাড়ি জায়গায় তাড়াতাড়ি যেখানে স্বাভাবিক স্বাভাবিক চলছে দেখবেন সময়ের মধ্যে বরকত কাজের মধ্যেও বরকত থাকে, আর আল ইত্তিসাদ নদী মত্তম পন্থা অবলম্বন এরপরে হারিয়ে جابر رضي الله عنه جابر بن عبد الله رضي الله عنه بولن أن رسول الله صلى الله عليه وسلم قال لا تستبطئ الرزق فإنه لم يكن عبد ليموت حتى يبلغ آخر رزق هو له فأجمل في الطلب أخذ الحلال وترك الحرام رواه ابن حبان في صحيح والحاكم وصحبه الشيخ الباني جابر رضي الله عنه بولن الله رسول صلى الله عليه وسلم بولن তোমরা মনে করো না রিজিক আসছে না আসছে না, আস্তে আস্তে করে আসে বতি আস্তে আস্তে। তো তোমরা মনে করো না যে রিস্ক পিছনে আল্লাহ চেষ্টা করেও পাই না, চেষ্টা করেও পাই না, এরকম যেন না হয়। কারণ فانه لم يكن عبد يموت حتى يبلغ اخر رزق هو له কারণ কোন বান্দা মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার সর্বশেষ রিজিক সে উপভোগ না করবে। সুবহানাল্লাহ, বুঝেছেন? আল্লাহ পাক আপনার তাকদীরে ভাগ্যে যা লিখে রেখেছেন, যতটুকু লিখে রেখেছেন, আপনি তা শেষ করবেন, তারপরে আপনার মৌত আসে, এর আগে মৌত আসবে। বুঝবেন? তাই তুমি মনে করো এই হলো তা বলতো কি পাওনা রয়েছে? আর আমরা তো দেখতে পাচ্ছি, আমরা সবই পাচ্ছি আলহামদুলিল্লাহ। কি পেলাম না বলেন তো? আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছেন, খাবার খেয়েছেন, চা পানি খেয়েছেন, সব। কেউ যদি চা, সাধারণত আমাদের দেশে দুজন অবশ্যই চা খায়, বাংলাদেশ চায়ের দেশ, কেন খাবে না? ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠেই চা, চা চায়ের দোকান সর্বত্র, চা পানি নাস্তা বাস্তা সব। আপনার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি কোনো ব্যক্তি সকালবেলা জাগে, সুস্থ অবস্থায় জাগে, আল্লাহ সুস্থ অবস্থা, নিরাপদ অবস্থায় জাগে, নিরাপদ অবস্থা, সুস্থ অবস্থায়, আর তার কাছে একদিনের একদিনের খাওয়া কুত, কুত মানে কোনোরকম খাওয়া আর কি, যেটা খেলে না খেলে না হয়, এটা কুত, একদিনের খাবার আছে, যেমন তার কাছে সারা দুনিয়ার নিয়ামত কুচ্ছিত রাখা। কত খেলাম আজকে? আল্লাহ যদি আমাদের থেকে তার মূল্য চায়, মূল্য দিতে পারবো? এক গ্লাস পানি মূল্য দিতে পারবো? আপনি হয়তো বলেন না এক রিয়ালে এক জল খেলো, এটা কি বলে না, একটা গেলন সব এক রিকেল, এরকম বলতে পারে না কম দামি? আল্লাহ আকবার, আল্লাহ কি আপনার কাছে কিছু চেয়েছে যে তুমি প্রত্যেক দিনে তো দিবে? হ্যাঁ, আল্লাহ চেয়েছে আল্লাহর বিধিবিধান পালন করবে, আল্লাহর ইবাদত আদায় করবে, এগুলো সব আল্লাহ আপনাকে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ চায়, এর বিনিময়ে আল্লাহ চায়। কিন্তু আপনি আল্লাহর আপনার আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? ইবাদত। প্রতিদিন সকালে আমরা যখন ঘুম থেকে জাগি, আমাদের শরীরের প্রত্যেকটা অস্থি আর হাড়ের উপর সদকা ওয়াজিব হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের তা চায়, বলে না তুমি আমাকে স্বর্ণ দিবে, স্বর্ণ মুদ্রা দিবে, আর রূপ মুদ্রা দিবে, রিয়াল দিবে, টাকা দিবে, ডলার দিবে, না আল্লাহ চাই ইবাদত করেন। সুবহানাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে ইবাদত। হালাল কামাই করেন, নিজে খান, বাচ্চাদেরকে খাওয়ান, নিজের বউ বাচ্চাকে খাওয়ান, মা বাপকে খাওয়ান, বন্ধু বান্ধবকে খাওয়ান, আলহামদুলিল্লাহ। যদি নিয়ত ভালো হয় তাহলে তাতেও কি আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা মনে করো না তোমাদের রিজিক আসছে না, এরকম যেন না হয়, তুমি তোমার স্বাভাবিক অবস্থায় রিজিক অনুসন্ধান করো। কারণ কোন বান্দা তার সর্বশেষ রিজিক শেষ না করা পর্যন্ত, উপভোগ না করা পর্যন্ত তার মৌত আসবে না। তারপর বলছেন সুন্দরভাবে নিয়মতান্ত্রিক মধ্যম পন্থা অবলম্বন করে তোমরা রিজিকের অনুসন্ধান করো। অনুসন্ধান কি হবে? বলছেন আখযুল হালাল ওয়া তারকুল হারাম, হালাল কামাও আর হারাম থেকে বাঁচো, হালাল কামাও আর হারাম থেকে বাঁচো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিন, এত পয়সা করে কামাই করে লাভটা কি? যদি হালাল কোটি কোটি টাকা কামাই করে, এত মানে হারাম হারাম যদি কোটি কোটি টাকা কামাই করে, যখন মারা যাবো তখন কি অবস্থা হবে আমার? আর যদি হালাল অল্পই কামাই, কোনোরকম জীবনযাপন করতে পারছি, হালাল কামাই করতে পারছি, নিজে খাচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, হ্যাঁ, তাহলে আর মৌত এসছে ইনশা আল্লাহ। আমরা আশা রাখবো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। আর যদি হারাম কামাই তাহলে কি অবস্থা? এরপরে দেখেন অন্য রেওয়ায়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হাদিস সহীহ, বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, فإن نفسا لم تموت حتى تستوفي رزقها وإن أقطع عنها. হে লোক সকল তোমরা ভয় করো আল্লাহকে, অর্থাৎ আল্লাহর বিধি বিধান মেনে চলো, আর আজমিলু ফি তলাব, ওয়া করো আল্লাহর রিজিকের অনুসন্ধানে, তোমরা নিয়মতান্ত্রিক আল্লাহর রিজিকের অনুসন্ধান করো, মধ্যম পন্থা অবলম্বন করো, নিয়মিত রিজিকের অনুসন্ধান, নিয়মতান্ত্রিক অনুসন্ধান করো, কারণ ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, কারণ কোনো মানুষ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত সে তার রিজিক পরিপূর্ণ না করবে। বুঝতে পারছেন? আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছে গ্লাস পানি খাওয়া, বুঝছেন? মৃত্যুর আগে যদি আল্লাহ লিখে রাখে তাহলে ওই গ্লাস পানি খাবেন, তারপরে বলবেন, এর আগে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি লিখে রাখে আপনি কামাই করবেন 10 কোটি, বুঝলেন? তো আপনি 10 কোটি কামাই করবেন, তারপর বলবেন, আগে বলবেন না, যেভাবে আল্লাহ পাক আপনাকে লিখে রেখেছেন। আচ্ছা, আপনার মৌত আল্লাহ পাক লিখে রেখেছেন, মনে করেন মদিনায়, আপনি কোথায়? বাংলাদেশ। টাকা নাই, পয়সা নাই, কিছুই নেই, সৌদিতে আসা, কোনো কিছু দেখছে না, আমিন না, আমিন না, চতুর্দিকে অন্ধকার, পয়সা নাই, মন চায় আসতে, সাফ, কিন্তু আল্লাহ আপনার মৌত লিখেছেন কোথায়? মদিনায়। যখন আপনার মৌতের সময় আসবে আল্লাহ এমন ব্যবস্থা করে দিবে আপনি ওখানে আপনি রিজিক পেয়ে যাবেন, তৌফিক আপনার হয়ে যাবে, চলে আসবেন মদিনায়, আর মদিনায় আসার পর আপনার মৌত হবে, এর আগে মৌত হবে। বলো সুবহানাল্লাহ। যেখানে যে আঘাত আপনি পাওয়ার সেখানে পাবেন, তারপরে যেভাবে লিখে হয়েছে তকদির, তো আমাদের সকলকে তকদিরের উপর বিশ্বাস করে চলতে হবে অগ্রসর, এটা জরুরি। ইমানের 6 ভিত্তির একটা হচ্ছে কি? তকদির। তাই মুসলমান, মুসলমানের প্রত্যেকটি কাজই ভালো, মুসলমানের প্রত্যেকটি কাজ, কারণ সে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে, আর যদি বিপদাক্রান্ত হয় তাহলে সবর করে, ইস্তেগফার পাঠ করে। যাই হোক, আমি বড় খুশি মুজিবের ক্ষেত্রে, যখনই আমি চাইছি আলহামদুলিল্লাহ, আমার ভয়, কারণ এই অবস্থায় যদি মনে করো আল্লাহর জাতের উপর যদি ভরসা না থাকে, সন্তুষ্টি না থাকে, সব প্রশ্ন, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ আমি বড় খুশি, যখনই যাই সেদিকে আলহামদুলিল্লাহ শান্তই আছে, ভালোই আছে, মাঝে মধ্যে তো কান্দ স্বাভাবিক, কান্না তো আসবে না, এখন ওই নেটও ব্যবহার করবো, আর এখন তার গল্প ব্যবহার করবো, আমার দশ আমি দেখি মনির মজুদ মানে সে দেখেছি, কালকে দেখলাম বড় অবস্থা, এখন সব দেখি দশ। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যে সুস্থ রেখেছে, আল্লাহ শুক্রিয়া দেয়, আল্লাহ শুক্রিয়া মানে কি হারাম পথে যাবে না, হালাল পথে থেকে আল্লাহর বিধিবিধান পালন করে তোমরা রিজিকের অনুসন্ধান করো, কারণ কোন ব্যক্তি, কোন মানুষ, কোন প্রাণী, কারণ নাস বলা হচ্ছে কোন প্রাণী, তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। তাই আমাদের রিজিক আছে, আচ্ছা গরুর রিজিক আছে কিনা, মহিষ, বকরি, ছাগল, পাগল যা আছে ওদের রিজিক, কারণ মাকাদির আল খালাক বলেছেন সুবহানাল্লাহ, শুধু আমাদের রিজিক না ওদের রিজিক, ওরাও কি খাবে না খাবে সম্ভব, আর আমরা যেহেতু আল্লাহর বিধান পালন করা আমাদের উপর ফরজ, আমরা মুকাল্লাফ, তাই আমাদের জিম্মা, আমাদের ওদের অবস্থা তো কালকে আমাদের কিছুই নেই, সাহ ওদেরকে বলা হবে কোন উত্তর হবে, তোমরা সবাই মাটি হয়ে, মাটি হয়ে যাবে, আর ব্যাপার হয়ে গেল আমাদের, আমাদের হয়ে গেল, আমরা যদি হালাল পাবে চলি, আল্লাহর বিধিবিধান মেনে চলি, তাহলে আমরা পাবো ইনশা আল্লাহ জান্নাত, ইনশাআল্লাহ সরাসরি জান্নাত, ইনশাআল্লাহ। তো অনেক মুসলিম বলে কি বলে, একদিন একদিন তুই জান্নাতে যাবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে কিছুদিন আগে জাহান্নামে যেতে চাই, তাই নাকি? তো আমরা কোন জাহান্নামে যেতে চাই না, সরাসরি জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সরাসরি জান্নাতে যাব আল্লাহর দরবারে আসা, এরকম না যেন না হয়। আচ্ছা, যদি আপনি সরাসরি জান্নাতে যেতে চান তাহলে আমরা আল্লাহকেও সরাসরি পেতে চাই আল্লাহ কি বলেছে, আমাকে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, না না আল্লাহ পাক কি বলেছেন যে উদ্উনি তোমরা আমাকে ডাকো, অমুকের ওসিল্লা করে না বলেছেন উদ্উনি আমাকে ডাকো, ভালো করে বুঝে দরকার। হ্যাঁ, কার তরিকায় রাখতে হবে? আর এইটাই হলো ওসিলা। ওসিলা মানে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আল্লাহকে রাখেন, এটাই হলো ওসিলা। এরপরে বলছেন ওয়া ইন আতা আনহা, যদিও তুমি দেখতে তুমি যা চাইছো তুমি পাচ্ছ না, আসতে যেমন বিলম্ব হচ্ছে, তবুও তোমাকে বিশ্বাস করা দরকার আল্লাহ তোমার নিজে লিখে রেখেছেন, এটা শেষ না হওয়া পর্যন্ত তোমার মৌত আসবে না। وَأَجْمِلُوا فَاتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ অতএব তোমরা ভয় করো আল্লাহকে আর রিজিকের অনুসন্ধান নিয়মতান্ত্রিক করো। خُذُوا مَا حَلَّ وَدَعُوا مَا حُرِّمَ যা হালাল তা গ্রহণ করো আর যা হারাম তা থেকে দূরে থাকো। বুঝতে পারছেন? ইয়া আল্লাহ তুমি তৌফিক আতা ফরমাও। আমিন। এরপরে আরেকটা হাদিস আমার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يا ايها الناس ان الغنى ليس عن كثرة العرب ولكن الغنى عن الناس ايه حديث تسمع الدرس كده شويه هي لوك شكو غنى অর্থ ধন, বেশি সম্পদের ধন হয় না, ধন হয় মনের ধন। বুঝছেন? মূল ধন কোনটা? মনের ধন। ولكن الغنى غنى النفس আসল ধন হচ্ছে মনের ধন। বেশি ধনী হয়, বেশি সম্পদ, এ কারণে মানুষ ধনী হয় না। কারণ আমি জানি আস্তাগফিরুল্লাহ আলী কোটি কোটি কোটি দেখবেন। আপনি গরিব মানুষ তো, আপনি নিয়মিত খান মাশাআল্লাহ, যখনই মন চায় সব, বেশিরভাগ কোটি কোটি তো খায় না, আর খেলেও মানে তারা হয়তো খায় কিন্তু মানে টাইট, বেশিরভাগ টাইট। আমি নিজেই দেখেছি, আমার নিজের নতুন আছে আস্তাগফিরুল্লাহ আলী কত কোটি কোটি সাহ, কিন্তু দেখা যায় টাইট। আমি জানি তো এটা, আমার তো মৌজুদ না দলিল কোরআন সুন্নাহ, হয়তো আপনি খুশি সাহ, কিন্তু আমি জানি এটা ওটা টাইট। তো আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি সম্পদ হলে কি হয় না, ধন হয় না, ধন হয় মনের ধন। গরিব কিন্তু বারাকা, আল্লাহুম্মা লাকাল হামদ, অল্প বেড়েছে বারাকা, ঠিক না? গরিব অল্প মাশাআল্লাহ নেকমত, আরো বড় দলিল্লাহ শুধু টাকার পয়সার চিন্তা, কি করলে কি হয়, আরেকটা ব্যবসা কিরকম বাড়ে সাহ, যত বড় বড় দেখবেন বড় বড় ধনী, বড় বড় ব্যবসায়ী, ব্যবসায়ী ছাড়া বড় ধনী হয় না, বাংলাদেশের প্রধান ধনী দ্বিতীয় তিন চতুর্থ সবাই বড় বড় ওই ব্যবসায়ী। বুঝতে পারছেন? তো বেশি সম্পদের কারণে আমার মনে হচ্ছে মানুষ ধন ধনী হয় না, ধনী হয় মনের ধনী। এরপরে কি বলছেন? وإن الله عز وجل يؤتي عبده ما كتب له من الرزق فأجملوا في الطلب خذوا ما حل ودعوا ما حرم الله عز وجل তার ভাগ্যে তার তকদিরে যা লিখেছেন, যে রিজিক লিখেছেন ওইটা তাকে দেবেন সুবহানাল্লাহ, এর থেকে বেশি আপনি পাবেন না, কমও পাবেন না, এটা লাজিম রিজিক। তকদিরের উপর ঈমান, সহিহ মুসলিমে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে এরকম কিছু লোক আছে ওরা তকদির টকদির মানে না, তিনি বললেন যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে সৎকা করে দেয়, পাহাড় পরিমাণ স্বর্ণ, কিন্তু তকদিরের উপর বিশ্বাস করে না, আল্লাহ পাক তার এই সদকা কবুল করে না। কথা বুঝছেন? তার মানে ওরা মুসলমান না, যার ইয়াকিন নাই তকদির সে মুসলমান না। যত বেশি কামাই করেন বা কম কামাই করেন, আপনাকে অবশ্য অবশ্যই তকদিরের উপর ইয়াকিন রাখতে হবে। আমাদের সকলের তকদিরের উপর ইয়াকিন আছে ইনশাআল্লাহ। একদম ভালো করে, কিন্তু আমার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বিধান মেনে আমাকে চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাকে চলো, এটা হলো আমার কারণ, আমার কাজ। আমি দেখব না তোমাদের কি লেখা আছে, কিন্তু আমাকে বিশ্বাস করতেই হবে তোমাদের, তাই আমি মুসলমান হব। বুঝতে পারছেন তো? আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এরপরে কি বলেছেন? আল্লাহ যা তোমাদের লিখেছেন তা তোমাকে দিবেনই, অতএব তুমি রিজিকের অনুসন্ধান নিয়মতান্ত্রিক করো, আর খুদু মা হাল্লা ওয়াদউ মা হুরিমা, যা হালাল লক হালাল করেছেন তোমার জন্য তুমি তা কবুল করো, যা হালাল তা নাও আর যা হারাম তা থেকে দূরে থাকো। এই কয়েকটি হাদিস আমরা পাঠ করলাম আজকে এই হালাল হারাম রিজিক সম্পর্কে। আল্লাহ যেন আমাদের সকলকে হালাল ভাবে রিজিকের অনুসন্ধান করা তৌফিক দান, আর আমাদের কামের মধ্যে আল্লাহ যেন বরকত দান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, মাওবাদীদেরকে মাফ করো, মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে, আমাদের সমস্ত রোগীদেরকে, তথা মুসলমান সমস্ত রোগীদেরকে আল্লাহ তুমি শিফা দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে পরিষ্কার করো। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। আল্লাহ যাদের মা বাবা জিন্দা আছেন তাদেরকে হায়াত তৈবা দাও, আর আমাদের সকলের আমাদের মা বাবাদেরকে আল্লাহ তুমি খুশি রাখো। আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস কবর আযাব থেকে নিজাত দাও, জাহান্নামে আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবাদের নেক উত্তরসূরি হওয়ার তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও। আল্লাহ জান্নাত দান করো, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জাহান্নাম থেকে নিজাত দাও, আল্লাহ জাহান্নাম থেকে নিজাত দাও, আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও। আল্লাহ দুনিয়া মুসলমানদের উপর রহম করো, মুসলমানদেরকে উদ্ধার করো। হ্যাঁ আল্লাহ, জালিম মুসলমান যারা ওদেরকে হিদায়ত দাও, পকড়াও করো। হ্যাঁ আল্লাহ, জালিমদেরকে আল্লাহ, সিরিয়া শি জালিমকে আল্লাহ পকড়াও করো। শিয়া রাওয়াফিজ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, আল্লাহ তুমি তাদের ব্যাপারে আমাদের থেকে তুমি আরো বেশি জানো। হায় আল্লাহ, এইসব জালিমদেরকে তুমি হেদায়ত দাও, হায় আল্লাহ, শিয়া মুসলমানদেরকে উদ্ধার করো, ইমানের মুসলমানদেরকে উদ্ধার করো। মুসলমান যে যে যেখানে জর্জরিত আছে আল্লাহ, বিপদগ্রস্ত আল্লাহ, তাদের উপর থেকে তুমি বিপদ সরিয়ে দাও। হায় আল্লাহ, তোমার আজাদ তাদের উপর থেকে সরিয়ে দাও। হায় আল্লাহ, তাদের উপর তুমি রহম করো। হায় আল্লাহ, আমাদের গুণাহতার কারণে তুমি আমাদের উপর জালিমদেরকে চাপিয়ে দিও না। আল্লাহ তুমি আমাদের উপর আমাদের গুনাহতার কারণে জালিমদেরকে আমাদের উপর চাপিয়ে দিও না। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। اللهم أعدنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.